السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وممن حولكم من الأعراب منافقون ومن أهل المدينة مردوا على النفاق لا تعلمهم نحن نعلمهم سنعذبهم مرتين ثم يردون إلى عذاب عظيم মহান আল্লাহ সূরা তবার আয়াত নম্বর 101 এ ইরশাদ করেছেন, অমিম্মান হাওলাকুম মিনাল আরাবি মুনাফিকুন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বেদুইনদের মধ্য থেকে তোমাদের আশেপাশে অর্থাৎ মদিনার আশেপাশে কিছু মুনাফিকরা রয়েছে। মুনাফিক ওরা যাদের অন্তর এক রকমের আর তাদের কথা চালচলন আরেক রকমের। বাহ্যিক তারা ইমান ইসলামের কথা প্রকাশ করে, ভালো কথা বলে, ভালো কাজ করে, কিন্তু অন্তরে আল্লাহর প্রতি ইমান নেই, পরকালের প্রতি তাদের বিশ্বাস নেই। অমিন আহলিল মদিনাতি মারাদু আলা নিফাক, আল্লাহপাক বলছেন যে মদিনাবাসীদের মধ্যেও কিছু এমন লোক রয়েছে, মারাদু আলা নিফাক, যারা তাদের কপটতার ওপর, মুনাফিকের ওপর অনড় হয়ে রয়েছে, মুনাফিকির শীর্ষ স্থানে তারা পৌঁছে আছে। আল্লাহপাক বলছেন, লা তাআলামুহুম, হে নবী তুমি তাদেরকে চেনো না, নাহনু নাআলাম, আমি আল্লাহ তাদেরকে চিনি, সানু আযযাবুহুম মাররাতাইন, শীঘ্রই তাদেরকে আমি দ্বিগুণ শাস্তি দেবো। আল্লাহপাক মুনাফিকদেরকে দ্বিগুণ শাস্তি দেবেন এ কথা এই আয়াতে ঘোষণা করেছেন। সুম্মা ইউরাদুনা ইলা আযাবিন আযীম, দুনিয়ার শাস্তি, দ্বিগুণ শাস্তি হচ্ছে এরকম যে তাদেরকে দুনিয়াতে অপমানিত, লাঞ্ছিত করা হইল এবং যে ভয়ভীতি তারা করছিল যে আমাদের সম্পর্কে যাতে করে না জানতে পারে, সেটাও তাদের মুখোশ খুলে গিয়ে মুমিনরা জানতে পারল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে পারলেন। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুই রকমের শাস্তি দিয়েছেন, মানসিক শাস্তি যে তারা নিজের দোষ ত্রুটিকে, নিজের কুফুরিকে লুকাইতে চেয়েছিল কিন্তু লুকাতে পারেনি, আর তা প্রকাশ পেয়েছিল, এইভাবে তারা লাঞ্ছিত অপদস্ত হয়েছে এবং তাদের সম্পর্কে আল্লাহ পাক মুমিন বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন। সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম, তারপরে মহাশাস্তির দিকে তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে, অর্থাৎ জাহান্নামের দিকে। যেমন আল্লাহ পাক বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিক যারা কপট তারা জাহান্নামের সর্বনিম্ন স্তরে বসবাস করবে। আল্লাহ পাক বলছেন, ওয়া আখারুন আতারাফু বিযুনুবিহিম খালাতু আমালান সালিহা ওয়া আখারা সাইয়্যা আসা আল্লাহু আন ইয়াতুব আলাইহিম ইন্নাল্লাহা গাফুর রাহিম, আর কিছু লোকের রয়েছে যারা তাদের গুনহার কথা অঙ্গীকার করেছে, এই তারাফু বিযুনুবিহিম, গুনহার কথা তারা স্বীকার করে যে আমরা কিছু ভুল ভ্রান্তি করেছি, খালাতু আমালান সালিহা, তারা কিছু ভালো কাজ করেছে, ওয়া আখারা সাইয়্যান, আর কিছু খারাপ কাজ করেছে, ভালো এবং মন্দের সংমিশ্রণ ঘটিয়েছে। এরকম আজকালকার যেমন মুসলিমরা কিছু ভালো কাজও করে আর আবার খারাপ কাজ করে, আর এদেরই সংখ্যা বেশি। আল্লাহপাক বলছেন, আসা আল্লাহু ইয়াতুব আলাইহিম, হতে পারে যে আল্লাহপাক তাদের তওবা কবুল করবেন এবং তাদেরকে আল্লাহপাক মাফ করবেন, সংশোধন করার তৌফিক দেবেন। ইন্নাল্লাহা গাফুর রাহিম, নিশ্চয় আল্লাহপাক মার্জনাকারী এবং দয়াবান। আল্লাহপাক তারপরে যাকাত গ্রহণ করতে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, সূরা তওবার আয়াত নম্বর 103, খুজ মিন আমওয়ালিহিম সাদাকা তোতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সলাতাকা সাকানুন লাহুম। আল্লাহ পাক বলছেন যে, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাদের ধন সম্পদ থেকে, অর্থাৎ মুমিন মুসলিমদের ধন সম্পদ থেকে তুমি সাদকা গ্রহণ করো। সাদকা মানে হচ্ছে যাকাত, কোরআনের ভাষায়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভাষায় সাদকা ফরজ যাকাতকেও বলা হয় আর নফল দান খায়রাতকেও বলা হয়। পক্ষান্তরে আমরা উর্দু বাংলা ভাষায় সাদকা বলি নফল দান খায়রাতকে। কোরআনে এখানে সাদকা মানে যাকাতকে উদ্দেশ্য করা হয়েছে, যে তাদের ধন সম্পদ থেকে যাকাত গ্রহণ করো। তাহলে ইসলামিক সরকার যদি হয়, তাহলে ইসলামিক সরকারের ফরজ, মুসলিম খলিফার ফরজ, যে জাতির কাছ থেকে, দেশবাসীর কাছ থেকে যাকাত গ্রহণ করবে, যদি না দিতে চায় জোরপূর্বক যাকাত গ্রহণ করবে, কারণ আল্লাহ পাক এটি ফরজ করেছেন নামাজ ফরজ করার পরে, নামাজের পরে এর হচ্ছে স্থান। তোতা হেরহম, তাদেরকে পবিত্র করবে, অতজাক্কিহিম বেহা, এবং তাদের আত্মার পরিশুদ্ধি ঘটাবে এর দ্বারা। তাহলে যাকাত দিলে মানুষের মন পবিত্র হয়, মানুষের মনের যে কৃপণতা, বখিলি রয়েছে তা দূর হয়, যাকাত দিলে ধন সম্পদ হারাম থেকে পাক হয়। আল্লাহ পাক বলছেন, ওয়াসাল্লি আলাইহিম, এবং তাদেরকে দোয়াও দেবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাকের হুকুম ছিল যারা সাদকা যাকাত দিতে আসবে তাদেরকে তুমি দোয়া দেবে। এই জন্য এক বংশের লোকেরা যখন যাকাত সাদকা দিতে আসলো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ সাল্লি আলা আলি ফুলানি, আল্লাহ অমুক বংশের ওপর তুমি রহমত বর্ষণ করো। ইন্না সলাতাকা সাকানুল্লাহুম, কারণ হে নবী তোমার দোয়া তাদের জন্য প্রশান্তির কারণ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি দোয়া করেন তাতে মানুষের মনের শান্তি হবে। আল্লাহু সামিউন আলিম, আল্লাহ পাক সবকিছু শোনেন এবং জানেন। আল্লাহ পাক বলেন, আলাম ইয়া আলামু আন্নাল্লাহু ইয়াকবালু তাওবাতান ইবাদিহি ওয়া ইয়াখুযুস সাদাকাত, ওয়ান্নাল্লাহু আত-তাওয়াবুর রহিম, তারা কি জানেন না যে আল্লাহ পাক তওবা কবুল করে থাকেন তার বান্দাদের পক্ষ থেকে। যারা তওবা করে, তওবা করা মানে ইউটার্ন করে ফিরে আসা, ভুল পথে চলে গেছেন, গুনাহার পথে চলে গেছেন, আপনি এখন সংশোধন করে, ইসলাহ করে, ইউটার্ন করে সঠিক পথের দিকে ফিরে আসেন, এর নাম হচ্ছে তওবা করা। তাহলে যদি সংশোধন করেন আপনার তওবা হবে, আর যদি শুধু মন্ত্রের মতো তওবা পড়েন, কিছু বাক্য পড়লেন, আস্তাগফিরুল্লাহ পড়লেন, এর নাম মন্ত্র, এর নাম তওবা নয়। তওবা হচ্ছে অন্তর থেকে তওবা করা, অনুশোচনা এবং নিজের সংশোধনের চেষ্টা করা। তওবা হচ্ছে কথায় উচ্চারণ করে তওবা পড়া, আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তওবা হচ্ছে কাজে কর্মে সংশোধনের মাধ্যমে প্রমাণ করে দেওয়া যে আমি এখন গুনাহর দিকে নেই, আমি এখন পাপের কাজে নেই, বরং আমি আল্লাহ পাকের দিকে ফিরে এসেছি, আল্লাহর দিনের দিকে ফিরে এসেছি। আল্লাহ পাক বলছেন যে আল্লাহ পাক তওবা কবুল করে থাকেন তার বান্দার, ওয়াখুযুস সাদাকাত, এবং আল্লাহ পাক সাদকা যাকাতকে কবুল করে থাকেন, গ্রহণ করে থাকেন। ওয়ান্নাল্লাহু আত-তাওয়াবুর, আল্লাহ পাকের নাম হচ্ছে তওয়াব, তিনি অতি তওবা কবুলকারী এবং তিনি দয়াবান। ওয়াকুলু ইমালু ফাসায়ার আল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুনা ওয়াসাতুরাদুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলছেন হে নবী, তুমি বলে দাও মানব জাতিকে, এ মালু তোমরা কর্ম করো, কাজ করো, তাহলে বসে থাকলে কাজ হবে না। আল্লাহ বলছেন যে কাজ করো, ফাসায়ার আল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু, শীঘ্রই আল্লাহ পাক তোমাদের কাজগুলি দেখবেন যে কেমন কাজ তোমাদের, ভালো না মন্দ কাজ করছো। ওয়া রাসূল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যতক্ষণ জীবদ্দশায় আছেন ততক্ষণ তোমাদের কাজকর্ম দেখবেন যে তোমরা কেমন কাজ করছো, এবং প্রমাণ করে দাও কাজের মাধ্যমে যে সত্যিকার তোমরা মুসলিম। ওয়াল মুমিনুন, এবং মুমিনরাও দেখবে হে মুনাফিক যে তোমরা সংশোধন করে সত্যি ভালো হয়ে গেছো, মুমিনরাও দেখবেন। ওয়া সাতুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদা, আর শীঘ্রই তোমাদেরকে ফিরিয়ে দেওয়া হবে ওই সত্তার দিকে যিনি অদৃশ্য এবং দৃশ্য সম্পর্কে সম্যক জ্ঞানী। ফায়ুনাব্বিউকুম, অতপর তিনি জানিয়ে দেবেন তোমাদেরকে, বিমা কুনতুম তা'মালুন, যা তোমরা পৃথিবীতে করছিলে। আল্লাহর কাছে গেলে সব কিছুর সংবাদ পেয়ে যাবে যখন আমলনামা আসবে ডান হাতে অথবা বাম হাতে। আল্লাহ পাক বলছেন ওয়া আখারুনা মুরজাউন লি আমরিল্লাহ, আর কতকের ব্যাপারে আল্লাহর ফয়সালা স্থগিত থাকলো। কিছু লোক আছে তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল বলছেন যে তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন ফয়সালা স্থগিত থাকলো। ইম্মা ইউআযযিবহুম, হয়তো আল্লাহ পাক তাদেরকে আজাব শাস্তি দেবেন, অথবা আল্লাহ পাক তাদের তওবা কবুল করবেন। আল্লাহু আলিমুন হাকিম, আল্লাহ সবকিছু জানেন এবং প্রজ্ঞাময়। ওয়াল্লাযিনা ইত্তাখাযু মাসজিদান দিরারাম ওয়া কুফরাম ওয়া তাফরীকাম বাইনাল মুমিনিনা ওয়া ইরসাদাল লিমান হারাবাল্লাহু ওয়া রাসূলাহু মিন ক্বাবল ওয়া লা ইয়াহলিফুন্না ইন আরাদনা ইল্লাল হুসনা ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মদিনায় মুনাফিকরা চক্রান্ত করার জন্য তাদের গুপ্ত মিটিং এর জন্য একটি মসজিদের নাম দিয়ে ঘর তৈরি করেছিল, আর বলেছিল যে এটি মসজিদ, নবী সাল্লামকে তারা ডেকেছিল যে আসেন এই মসজিদটা উদ্বোধন করে দেন, এখানে আমরা নামাজ পড়বো। কিন্তু মুনাফিকদের মহল্লায় ছিল, এবং ওরা ওখানে সেখানে গোপনীয় মিটিং করে ইসলামের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করব, এই ছিল তাদের উদ্দেশ্য। আল্লাহ পাক এই মসজিদকে মসজিদ দেরার বলেছেন, ক্ষতি সাধনের উদ্দেশ্যে যার নাম মসজিদ দেওয়া হয়েছে। আল্লাহ পাক বলছেন যে ওই সব লোকেরা মুনাফিক যারা ইত্তাখাযু মসজিদান দেরার, ক্ষতি সাধনের উদ্দেশ্যে মসজিদ নির্মাণ করেছিল, ও কুফরান, এবং কুফুরি করার উদ্দেশ্যে, ও তাফরীকাম বাইনাল মুমিনিন, মুসলিম মুমিনদের মধ্যে বিচ্ছিন্নতা সৃষ্টি করার জন্য, বিভেদ সৃষ্টি করার জন্য, ওয়া ইরশাদান লিমান হারাবাল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ এবং রাসূলের যারা বিরুদ্ধাচরণ করেছে তাদের ঘাঁটি হিসাবে ব্যবহার করার জন্য, যে তারা জাতি করে ওটাকে ঘাঁটি হিসাবে ব্যবহার করে, মিন কাবুল, এর পূর্বে যারা এসব করেছে। ওয়ালা ইয়াহলিফুন্না ইন আরাদনা ইল্লাল হুসনা, এবং তারা শপথ করে বলবে যে আমাদের উদ্দেশ্য হচ্ছে ভালো, ওয়াল্লাহু ইয়াশহাদু, পক্ষান্তরে আল্লাহ পাক সাক্ষী দিচ্ছেন, ইন্নাহুম লাকাযিবুন, এই মুনাফিকরা হচ্ছে মিথ্যুক। লা তাকুম ফিহি আবাদা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বলছেন কখনো তুমি হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মসজিদে দাঁড়াতে যাবে না, নামাজ পড়তে যাবে না। লা মসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফিহি, ওই মসজিদ যে মসজিদকে প্রথম দিন থেকেই তাকওয়ার ভিত্তিতে আল্লাহ ভীরুতার জন্য পাপমুক্ত জীবনযাপনের জন্য নির্মাণ করা হয়েছে, সেই মসজিদে আপনি দাঁড়াবেন, সেখানে নামাজ পড়বেন, এটা বেশি হক রাখে, এটা আপনার জন্য বেশি উপযোগী। এই মসজিদ কোন মসজিদ, এই সম্পর্কে সবচাইতে সঠিক মত হচ্ছে যে এটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ, মসজিদ নববী, যেটা তিনটি সবচাইতে বরকতময় মসজিদের দ্বিতীয় মসজিদ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হস্তে যে মসজিদ তৈরি করেছেন সাহাবা ইকরামদেরকে নিয়ে। আর কোন কোন তাফসীরকারগণ বলেছেন এই মসজিদ হচ্ছে মসজিদে কোবা, এ একটি মত রয়েছে। আল্লাহ পাক বলছেন ফিহি রিজালুন ইউহিব্বুনা ইয়াতাতাহারু, আর এখানে এই মসজিদের আশেপাশে মদিনায় কিছু লোকের এমন রয়েছে, সৎ লোক সাহাবাই কেরাম, যারা পবিত্রতা অর্জন করাকে ভালোবাসে, পাক পবিত্র থাকাকে ভালোবাসে। ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন, আল্লাহ পাক যারা পবিত্রতা অর্জনকারী তাদেরকেও ভালোবাসেন। আল্লাহ পাক বলছেন, আফামান আসসাসা বুনিয়ানাহু আলা তাকওয়া মিন আল্লাহি ওয়া রিযওয়ানিন খাইর আম্মান আসসাসা বুনিয়ানাহু আলা শাফা জুরুফিন হারিন ফানহারা বিহি ফী নারি জাহান্নাম। আল্লাহ পাক বলছেন, আচ্ছা বলো তো ওই সব লোকেরা যারা তাদের ঘর তৈরি করেছে আল্লাহ পাকের তাকওয়ার ভিত্তিতে, আল্লাহ পাকের ভয়ের ওপর ভিত্তি করে তারা নিজের ঘর বাড়ি তৈরি করেছে, ওয়ারিজওয়ান এবং আল্লাহ পাকের সন্তুষ্টি হাসিলের জন্য তৈরি করেছে, খায়রুন, এরা বেশি ভালো না আম্মান আসসাসা বুনিয়ানাহু, অথবা ওই সব লোকেরা যারা নিজের ঘর বাড়ি তৈরি করেছে, আলা শাফা জরফিন হার, এমন জায়গায় যেটা পতনমুখ, একটি ধসের কিনারায়, আলা শাফা জরফিন হার, পতনমুখ একটি ধসের কিনারায় ঘর বাড়ি তৈরি করেছে, ফান হারা বি ফিনারে জাহান্নাম, সুতরাং তাদেরকে নিয়ে জাহান্নামে সেটা ধসে পড়বে। অর্থাৎ মুনাফিকরা যারা জাহান্নামের কিনারায় রয়েছে আর ওই যারা ক্ষতি সাধনের জন্য ইসলামের এই ঘর তৈরি করেছে, সেটা কি ওর সমান হতে পারে যেটা আল্লাহকে ভয় করে আল্লাহ পাকের ইবাদত বন্দীগীর জন্য তৈরি করা হয়েছে? আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, জালেম সম্প্রদায়কে আল্লাহ পাক কখনো সঠিক রাস্তা দেখান না। মহান আল্লাহ আরো ইরশাদ করেন, লা ইয়াযালু বুনিয়ানুহুম আল্লাযী বানাউ রিবাতান ফী কুলুবিহিম ইল্লা আন তাকাত্তা কুলুবুহুম ওয়াল্লাহু আলীমুন হাকীম। আল্লাহ বলছেন, সর্বদাই তাদের যে ঘর তারা বানিয়েছে, এটা তাদের অন্তরে সন্দেহের উদ্রেক করবে, সন্দেহ সৃষ্টি করবে, এবং তারা সবসময় এই মুনাফিকিতে লিপ্ত থাকবে। ইল্লা আন তাকাত্তা কুলুবুহুম, তবে তাদের হৃদয়গুলিকে যদি ছিন্ন ভিন্ন করে দেওয়া হয়, তাদের অন্তরগুলি যদি ছিন্ন ভিন্ন হয়ে যায় আর তাদের এক অপরের সাথে যদি কোনো সম্পর্ক না থাকে, আল্লাহ আলিমুন হাকিম, আল্লাহ পাক সবকিছু জানেন এবং তিনি প্রজ্ঞাময়। মহান আল্লাহ তারপর ইরশাদ করেছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক মুমিনদের কাছ থেকে তাদের জান, তাদের ধন সম্পদ, মাল খরিদ করে নিয়েছেন, ক্রয় করে নিয়েছেন। আল্লাহ পাক তাহলে মুমিনের জান এবং মাল খরিদ করে নিয়েছেন, এটি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের ব্যবসা মুমিন মুসলিমের সাথে। আল্লাহ পাক দেবেন কি তার বিনিময়ে, তার মূল্য বিআন্না লাহুমুল জান্নাহ, যে তাদেরকে আল্লাহ পাক জান্নাত দিবেন। তাহলে আল্লাহর রাস্তায় যদি জান ধন সম্পদ কুরবানি করতে পারেন তাহলে আল্লাহ পাক জান্নাত দিবেন। ইউকাতিলুনা ফি সাবিল, যারা আল্লাহর রাস্তায় সশস্ত্র যুদ্ধ করে, ফায়াকতুলুন, তারা অন্যকে হত্যা করতে পারে, যারা আল্লাহর শত্রু, ওয়ায়ুকতালুন, এবং নিজেরাও হত্যা হয় আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে, ওয়াদান আলাই হাক্কান ফিত তাওরাত ওয়াল ইনজিল, আর এই ওয়াদা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তাদেরকে তাওরাতে, ইনজিলে, ওয়াল কোরআনে, কোরআনে কেরিমে, আর কোরআনে করিম ওই সব কিতাবে সত্যায়ন করেছে। ওমান আওফা বি আহদিহি মিনাল্লাহ, আল্লাহর যে ওয়াদা রয়েছে ওর চাইতে বেশি কি আর ওয়াদা পূরণ করতে পারে? ফাস্তাবশিরু বিবাইয়াকুমুল্লাযী বায়আতুম বিহি, সুতরাং যে ব্যবসা তোমরা আল্লাহ পাকের সাথে করেছো সেই ব্যবসায় তোমরা খুশি হয়ে যাও। ওয়াজালিকা হুয়াল ফাউজুল আযীম, আর এটি হচ্ছে সবচাইতে বড় কামিয়াবি আর সবচাইতে বড় সফলতা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার আয়াত নম্বর 112 তে ইরশাদ করেছেন, আত-তায়িবুন আল আবিদুন আল হামিদুন আস সায়হুন আর রাকিউন আস সাজিদুন আল আমিরুন বিল মারুফ ওয়ান নাহুন আনিল মুনকার ওয়াল হাফিজুন লি হুদুদিল্লাহ ওয়াবশিরিল মুমিনিন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, যারা তওবাকারী পুরুষ বা নারী, তওবাকারী যারা, যেখানে আল্লাহ পাক শুধু পুরুষ লিঙ্গ দিয়ে বর্ণনা করেছে সেখানে নারীরাও শামিল রয়েছে। আল আবিদুন, যারা ইবাদত বন্দেগি করে থাকে, আল হামিদুন, যারা প্রশংসাকারী, আর সায়েহুন, যারা সিয়াম পালনকারী, রোজাদার, আর রাকেউন, যারা আল্লাহ পাকের সামনে রুকুকারী, আর সাজেদুন, যারা আল্লাহ পাককে সেজদাকারী, আল আমিরুন বিল মারুফ, আর যারা ভালো কাজের আদেশ করে থাকে, ওয়ান নাহুন আনিল মুনকার, ওয়ান নাহি কাজে বাধা দিয়ে থাকে। আল্লাহ পাক বলছেন, ওয়াল হাফিজুন আলি হুদুদিল্লাহ, এবং আল্লাহ পাকের সীমারেখার যারা সুরক্ষা করে থাকে, হেফাজত করে থাকে, অর্থাৎ আল্লাহ পাকের যে বর্ডার সীমানা রয়েছে তা লঙ্ঘন করে না, আল্লাহ পাকের নিষেধাজ্ঞা অমান্য করে না, আল্লাহ পাকের নাফরমানি করে না। অবশ্যই মুমিনিন, এরাই হচ্ছে মুমিন, এবং এইসব মুমিনদেরকে হে নবী সুসংবাদ দিয়ে দাও। আল্লাহ পাক তারপর ইরশাদ করেছেন, মা কান আলিন নবী ওয়াল্লাযিনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব, তাকে হিদায়ত করার জন্য, তাকে ইমানের মধ্যে, ইসলামের মধ্যে নিয়ে আসার জন্য নবী সাল্লাম সারা জীবন আপ্রাণ চেষ্টা করেছিলেন, কিন্তু হিদায়তের তৌফিক দেওয়া একমাত্র যেহেতু আল্লাহ পাকের হাতে, আর এই বিষয়টিকে আল্লাহ পাক স্পষ্ট করে দিতে চান, এই জন্য নবী করিম সাল্লাম অন্তর থেকে চাইলেও আল্লাহ পাকই আবু তালেবকে হিদায়ত করেননি। নবী সাল্লাম দুই চাচা মুসলিম হয়েছিল, আব্বাস রাজি আল্লাহ তাআলা আনহু আর হামজা রাজি আল্লাহ তাআলা সাইয়্যিদুস শাহাদা, এই দুইজন মুসলিম হয়েছিলেন এবং তাদেরকে আল্লাহ পাক হক বোঝার তৌফিক দিয়েছেন। পক্ষান্তরে আর যে দুই চাচার এক চাচা আবু তালেব, তিনি হিতাকাঙ্ক্ষী ছিলেন, বড়ই দরুদী ছিলেন, নবী সাল্লামের সবসময় দেখাশোনা করতেন, সেবা যত্ন করতেন, কিন্তু ইসলামের তৌফিক হয়নি, এই জন্য নবী সাল্লাম বড় দুঃখিত ছিলেন তার ব্যাপারে যে তাকে আল্লাহ পাক ইসলামের তৌফিক দিলেন না, আর সে চেষ্টাও করলো না, যার ফলে আল্লাহ তৌফিক দিলেন না। আরেক চাচা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবু লাহাব, তাব্বাত ইয়াদা আবু লাহাব। এই আবু লাহাব আল্লাহ রসুলের চাচা, হিতাকাঙ্ক্ষীও ছিল না আর সাহায্য সহযোগিতাও করেনি, বরং শত্রুতাই শীর্ষ স্থানে ছিল, আর আল্লাহ পাকের দুশ্মন হয়ে আসে শির কুফুর অবস্থায় মারাও গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন যে আমার চাচা ইন্তেকাল করে গেল এই কুফুরি শিরকের অবস্থায়, তারপরে তিনি দোয়া করতে ইচ্ছা করলেন যে চাচার জন্য দোয়া করব, আল্লাহ যেন তাকে মাফ করে দেয়। মুশরিক বহুত্ববাদী, আর তার জন্য দোয়া করবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক নিষেধ করে দিলেন, এই আয়াত দিয়ে নিষেধ করে দিলেন। আল্লাহ পাক বলছেন, মা কান আলিন্নবী ওয়াল্লাযিনা আমানু আন ইস্তাগফিরুল মুশরিকিন, নবীর জন্য জায়েজ নয় আর যারা মুমিন মুসলিম তাদের জন্য বৈধ নয় যে আন ইস্তাগফিরুল মুশরিকিন, মুশরিক যারা বহুত্ববাদী যারা তাওহীদে আল্লাহর একত্বে বিশ্বাসী হয়নি তাদের জন্য আল্লাহর কাছে মার্জনা কামনা করবে, অথচ তারা শিরক কুফর অবস্থায় মরে গেছে, এটা জায়েজ নয়। ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও নিকট আত্মীয় হোক না কেন, আপনার বাবা হোক, আপনার ছেলে হোক, আপনার স্ত্রী হোক, মহিলা তোমার স্বামী হোক না কেন, যদি শির কুফরের অবস্থায় মারা যায় তাহলে ওইসব মুশরিকদের জন্য দোয়া করা, মার্জনা কামনা করা যে আল্লাহ এরা মারা গেছে এদেরকে মাফ করে দাও, এটা জায়েজ নয়। মিম্বাদে মা তাবাইয়া লাহুম, তাদের জন্য সুস্পষ্ট হয়ে যাওয়ার পরে যে আন্নাহুম আসহাবুল জাহিম, এরা জাহান্নামের অধিবাসী হয়ে গেছে কারণ তারা শির কুফরের উপর মারা গেছে। প্রশ্ন হচ্ছে তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম কেন তার বাবা আজারের জন্য দোয়া করেছিলেন, প্রশ্ন হইতে পারে। সেজন্য আল্লাহ পাক তার জবাব দিচ্ছেন এই আয়াতে, সূরা তওবার আয়াত নম্বর 114, ওমা কানা ইস্তিগফারু ইব্রাহিম লি আবিহি ইল্লা আন মাউইদাতিন ওয়াদাহ ইয়াহ। ইব্রাহিম আলাইহিস সালাম যে তার পিতা আজারের জন্য দোয়া করেছেন অথচ তিনি পুত্তলিক মুশরিক ছিলেন, তার জন্য এই জন্য দোয়া করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম যে ইল্লা আন মাউইদাতিন ওয়াদাহ ইয়াহ, তার সাথে একটি ওয়াদা প্রতিশ্রুতি করেছিলেন যে বাবা তোমার জন্য আমি অবশ্যই আস্তাগফিরান্নালাক, তোমার জন্য অবশ্যই আমি দোয়া করতে থাকবো, মার্জনা কামনা করতে হবে আল্লাহর কাছে যে আল্লাহ যেন তোমাকে মাফ করে দেই। ফালাম্মা তাবায়্যানা লাহু, যখন স্পষ্ট হয়ে গেল ইব্রাহিম আলাইহিস সালামের জন্য যে আমার বাবা তো আল্লাহর দুশমন, আন্নাহু আদুউল লিল্লাহ, যে আল্লাহর শত্রু, তাবাররা মিনহু, তখন সম্পর্ক ছেদের ঘোষণা করলেন, ইন্না ইব্রাহিম আলা আওয়াহুন হালিম, নিশ্চয় ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত কোমল হৃদয়, আওয়াহ মানে কোমল হৃদয়, হালিম আর সহিষ্ণু ছিলেন। অমা কান আল্লাহ লিইউযিল্লা কওমান বাদা ইযা হাদাহুম হাত্তা ইউবাইয়্যিনা লাহুম মা ইত্তাকুন, আল্লাহ পাক কোন জাতিকে পথভ্রষ্ট করেন না তাদেরকে রাস্তা দেখিয়ে দেওয়ার পর, হিদায়ত করে দেওয়ার পর, হাত্তা ইউবাইয়্যিনা লাহুম মা ইত্তাকুন, যতক্ষণ পর্যন্ত তাদের জন্য ওই সব বিষয় বর্ণনা না করে দেন খুলে খুলে, যা দিয়ে তারা বাঁচতে পারে গুনাহ থেকে, পাপ থেকে, সতর্ক সাবধান করে দেন, এটা হচ্ছে আগুনের রাস্তা, এটা হচ্ছে জাহান্নামের রাস্তা, এটা হচ্ছে ভুল পথ, এটা হচ্ছে পাপের পথ, এইভাবে আল্লাহ পাক রাব্বুল আলামিন যতক্ষণ সতর্ক না করে দেন। ইন্না আল্লাহ বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ পাক সব কিছু সম্পর্কে সম্যক জ্ঞানী। ইন্না আল্লাহ লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহি ওয়া ইয়ুমীতু ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়া লা নাসীর, আল্লাহ পাক বলছেন নিশ্চয় আসমান এবং জমিনের সার্বভৌমত্ব সবকিছুর মালিকানা একমাত্র আল্লাহর হাতে। ইয়াহি ওয়া ইয়ুমীতু, তিনি মানুষকে প্রাণ দান করেন, সমস্ত সৃষ্টিকুলকে আল্লাহ পাক প্রাণ দান করেন, ওয়া ইয়ুমীতু তিনি মৃত্যু দান করেন, ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়া লা নাসীর, আর তোমাদের জন্য আল্লাহ ছাড়া কোনো না বন্ধু রয়েছে আর না কোনো সাহায্যকারী রয়েছে যে আল্লাহর কবল থেকে বাঁচাতে পারে। আল্লাহ পাক তারপরে বলেছেন, লাকাদ তাব আল্লাহু আলান নবী ওয়াল মুহাজিরিন ওয়াল আনসার আল্লাযিনা তাবাউ ফি সাআতিল উসরা মিন বাদি মা কাদা ইযীগু কুলুবু ফারীকিম মিনহুম সুম্মা তাব আলাইহিম ইন্নাহু বিহিম রাউফুর রাহিম। এই বিষয়টির সম্পর্ক হচ্ছে তাবুক যুদ্ধের সাথে। তাবুক যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল মানুষকে, যেসব মানুষের কোনো ওজর ছিল না, না অসুস্থতা ছিল, না কোনো রকমের আর কোনো শরীয়তি অসুবিধা ছিল, সমস্ত সাবালক পুরুষদেরকে আদেশ করেছিলেন মদিনার এবং মদিনার আশেপাশের লোকদেরকে যে তারা যেন তাবুকের যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যায়, কারণ এখানে বিশাল রোমান বাহিনী রয়েছে যাদের বিরুদ্ধে আল্লাহর রাস্তায় যুদ্ধে যেতে হবে। এই সময়টি ছিল গরমের সময়, এক তো ছিল অত্যন্ত গরম, আর সেই সময় খেজুর বাগানে খেজুর পাকার সময় ছিল, সেই সময় ছিল সংকটের সময়, অভাবের সময়, মানুষের হাতে টাকা পয়সা ছিল না, অত্যন্ত অভাবে মুসলিমরা সেই সময় জীবনযাপন করছিল। এই বিভিন্ন দিক থেকে সেই সময় আল্লাহ পাক রব্বুল আলমিন বড় এক পরীক্ষা ফেলেছিলেন নবী করিম সাল্লাল্লাহু ইসলামের সাহাবাই কেরামদেরকে। এখানে মুনাফিকরা বিভিন্ন ওজর পেশ করে অনেকে থেকে যায়, তারা যায় না, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফিরে আসলেন তাবুকের যুদ্ধ থেকে, তখন তারা মিথ্যা বিভিন্ন রকমের ওজর পেশ করে, যারা যায়নি তারা নিজেরা পরকালকে ধ্বংস করে

আল্লাহ পাক তারপরে বলছেন ফাইন তাওয়াল্লাউ, তারা যদি ফিরে যায়, কাফির মুনাফিকেরা যদি ফিরে যায় আল্লাহর দিন থেকে, ফাকুল হে নবী বলে দাও হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট, লা ইলাহা ইল্লাহু তিনি ছাড়া কোনো সত্য মাবুদ নেই, আলাইহি তাওয়াক্কাল তার উপরে আস্থা ভরসা করেছি, ওহুয়া রাব্বুল আরশিল আজিম এবং তিনি মহান আরশের অধিপতি। আল্লাহ পাক রব্বুল যখন বিশাল আরশের মালিক, তাহলে ছোটখাটো যেসব সৃষ্টি রয়েছে সেসবের তো অবশ্যই তিনি মালিক। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস রয়েছে সুনান আবু দাউদে, যে কোনো ব্যক্তি যদি সকাল বিকাল এই আয়াতের দুয়াটি হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আজিম সাতবার করে পড়ে, তাই আল্লাহ পাক তার বালা মুসিবত বিপদ আপদ দুশ্চিন্তা ভয় ভীতিকে দূর করে দেবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করেন, আমাদেরকে দিনের খাদেম করেন, এবং আল্লাহ পাক রব্বুল আলমিন সত্যের উপর অটল থাকার যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়া এবং আখেরাতের অনিষ্ট থেকে যেন নিরাপদ রাখেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়াসালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।